मीठा मेघ बरसे प्रिया रे तो पाई আজি সাত রঙ বরসে প্রিয়া রে তো পাই মিঠা মিঠা মেঘ বরসে প্রিয়া রে তো পাই আজি সাত রঙ বরসে প্রিয়া রে তো পাই তু অছু মো ভিতরে মো অছি তো ভিতরে তু অছু মো ছাতিরে মো অছি তো ছাতিরে রহি পারু নাহি আজি তো বিনা ভাঙ্গে নাহি সেই স্বপ্ন রাতে পাহি বাজাই